যে যদি এমন হয় যে পুরুষ সত্যিই খারাপ, তার সঙ্গে কোনোভাবে মহিলার থাকার কোনো সুযোগ নেই, এক্ষেত্রে মহিলা কি করবে? যেহেতু প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য এটার উত্তর দেওয়া জরুরি মনে করেছি। ইসলামে পুরুষকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে, মেয়ে লোকদেরকে দেয় নাই। মৌলিকভাবে বিষয়টা এরকম, এর কতগুলো কারণ আছে। আমি গত জুমাতেও বলেছিলাম, মেয়ে লোকদের তবিয়াত নম্র প্রকৃতির, দুর্বল প্রকৃতির, তাদেরকে যদি তালাক দেওয়ার অধিকার পূর্ণভাবে দেওয়া হতো, তাহলে তারা তার ভবিষ্যৎ চিন্তা না করেই রাগের মাথায় তালাক দিয়ে বসত। এখনো যেমন আমাদের কাছে অনেকে আসে, রাগের মাথায় তালাক দিয়েছি, তার মানে দেওয়ার সময় চিন্তা করে নাই এই তালাক দেওয়ার পরিণতি কি হতে পারে। ইসলামে তালাকের ব্যবস্থা জায়েজ রাখা হয়েছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, আফগাদুল মুবাহাত ইনদিয়াত তালাক, শরীয়তে যত জিনিসকে জায়েজ রাখা হয়েছে তার মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে ঠেকা বশত যে জিনিসটা হলো, তা হলো তালাক। কারণ তালাকের মাধ্যমে একটা মেয়ে লোক একটা পুরুষ জীবনের তারে বিচ্ছিন্ন হয়ে যায়, দুইটা পরিবারের মধ্যে জীবনের তারে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অথচ মুমিনদের বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই, সেটা ধ্বংস হয়ে যায়। এজন্য তালাকের জন্য শরীয়ত উৎসাহিত করে নাই। তালাক দেওয়ার অনেক কঠিন ব্যবস্থা, নিয়ম হচ্ছে এই, যদি স্বামী স্ত্রী বনি বনাত না হয়, আল্লাহর কালামে স্পষ্ট বলা হয়েছে ফাবাসু হাকামান মিন আহলিহি ও হাকামান মিন আহলিহা, স্ত্রীর পক্ষ থেকে একজন এবং মেয়েরকের পুরুষের পক্ষ থেকে একজন, এই দুইজন মধ্যস্থতাকারীর মাধ্যমে মধ্যস্থতা করার চেষ্টা করো, মীমাংসা করার চেষ্টা করো। এটাও যদি কাজ না হয়, তারপরে বলা হয়েছে এক তালাক দিয়ে রাখো, তাহলে সুবিধা হবে কি, ইদ্দাতের মধ্যে আবার যখন তার মাথা ঠিক হয়ে যাবে, বনি বনাদ হয়ে যাবে, যেন বিবাহ দোহরানো ছাড়া বা অন্য কোনো উপায় ছাড়া যেন তারা কি করতে পারে, আবার একত্রে বসবাস করতে পারে। এইভাবে তালাকের সিস্টেম করা হয়েছে, এভাবে তালাক দেওয়া জায়েজ রাখা হয়েছে বিশেষ কারণে। পুরুষকে এজন্য তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো কি জন্য, আমি গত জুমা বলেছিলাম, এক তো পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ক্ষমতা নারীদের তুলনায় বেশি দিয়েছেন। এরপরে একজন পুরুষ তালাক দেওয়ার আগে চারটা সমস্যার কথা চিন্তা করবে। এক নাম্বার সমস্যা, এই মহিলাকে যদি আমি তালাক দিয়ে দেই আর মোহরানা বাকি থেকে থাকে, তো মোহরানা পরিশোধ করতে হবে, এই যে ঋণ আদায় করতে হবে, এই চিন্তা তার মাথায় চলে আসবে। দুই নাম্বার চিন্তা করবে, এই মহিলাকে তালাক দেওয়া হলে তার ইদ্দাতকালীন সময়ে তার ভরণ পোষণ খোরপোষ আমার দিতে হবে, থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে, এটা আর একটা সমস্যা। তিন নাম্বার সমস্যা চিন্তা করবে, যদি মহিলার বাচ্চা থাকে, ছোট বাচ্চা, তাহলে এই মহিলাকে বাচ্চারও খাবার দিতে হবে, মহিলার খাবারও দিতে হবে। চার নাম্বার সমস্যা যেটা, তা হচ্ছে এই, একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দেওয়ার আগে চিন্তা করবে, এই মহিলাকে তালাক দেওয়ার পরে আমার আর একটা বিয়ে করতে হবে, নতুন করে আবার ঘটক পাখির দরবারে দৌড়াও, তারপরে বিয়ে হবে, মোহরানা দিতে হবে, এরপরে ওলিমা খাওয়াতে হবে, স্ত্রীর নতুন করে শাড়ি গহনা ইত্যাদি দিতে হবে, এই যে বিশাল সমস্যা, এই সব চিন্তা করে তার মাথার থেকে তালাক দেওয়ার ভূত পালিয়ে যাবে, নতুন বিয়ের চিন্তাও পালিয়ে যাবে। আমার ভাইয়েরা, এজন্য ইসলাম পুরুষদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে। পক্ষান্তরে মহিলা যদি নিজের থেকে তালাক দেয়, তাহলে এই সব জিনিসগুলো আর সে পাবে না। তারপরেও যদি কোনো মহিলা স্বামীর সঙ্গে একান্ত মিশতে না পারে, বনি বরাত না হয়, সেক্ষেত্রে কিন্তু ইসলামে মহিলাদেরকে সুযোগ রেখে দিয়েছে। এক নাম্বার হল, আপনারা এটা দেখবেন, বিয়ের কাজীরা একটা খাতা বের করে একটু গুনগুনাইয়া বলে যে যদি বনি বনাত না হয় তাহলে কয় মাসের মধ্যে স্ত্রী যেতে পারবে। কারণ এটা স্পষ্ট বললে তখন বিয়ের মজলিসে লোকেরা অনেকে কাজীদের উপর খেপে যায়, বেটা বিয়েই করতে পারলাম না, তালাকের কথা কেন বলো। আসলে বিষয়টা হচ্ছে, শরিয়ার একটা বিধান আছে ওখানে, তালাকে তাফভিজ বলে। পুরুষ যদি তার স্ত্রীকে এরকম বলে দেয়, বিয়ের সময় বলতে পারে, পরেও বলতে পারে, যে তোমার যদি ইচ্ছে না হয় তাহলে তুমি নিজে আমাকে তালাক দিয়ে যেতে পারো, এটা স্ত্রীকে স্বামীর পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয়, এই ক্ষমতা বলে স্ত্রী তালাক দিলে সে তালাক কার্যকর হবে, এটাকে বলে তালাক তাফভিজ। এই জন্য কাজীরা জিজ্ঞেস করে এরকম ক্ষমতা কয় মাস থাকবে, বলে দেয় এক বছর ছয় মাস। তাহলে এইরকম যদি আপনি ক্ষমতা দেন, এখন খাতা চেক করে দেখবেন, যদি এরকম লেখা থাকে ছয় মাসের জন্য এক বছরের জন্য আপনি স্ত্রীকে ক্ষমতা দিয়েছেন তালাক দেওয়ার, স্ত্রী সেই ক্ষমতা বলে ওই সময়ের মধ্যে তালাক দিয়েছে, তাহলে তালাক কার্যকর হবে। দুই নম্বর, যদি স্ত্রী কোনোভাবে স্বামীর সঙ্গে মিশতে পারবে না, বনিবানাজ হবে না, এরকম আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ইসলামে যে বিচার ব্যবস্থা আছে সেখানে নিয়ম আছে, ইসলামের হাকিম যে থাকবে, কাজী থাকবে, কাজীর কাছে গিয়ে আদালতে গিয়ে মহিলা অভিযোগ করবে আমার স্বামীর এই সমস্যা, এ কারণে আমি তার সঙ্গে থাকতে রাজি না, তখন কাজীর দায়িত্ব হবে তাকে এখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই সমস্যা, এই কারণে আমি তার সঙ্গে বসবাস করতে পারবো না, আমি তার থেকে আলাদা হতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যে সে একটা মোহরানা হিসাবে বাগান লিখে দিয়েছিল, দান করেছিল, এটা কি ফেরত দিবে? আতুরাদ্দিন আল হাকদি হাদিকা, তুমি বাগানটাকে ফেরত দিবে? বলে হ্যাঁ, আমি ওটা ফেরত দিয়ে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন করে দিলেন। এটা দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ মহিলা নিজে নিজে তালাক দিতে না পারলেও মহিলা ইসলামের যে কাজী বিচারক তার কাছে গিয়ে আদালতে মামলা করবে এবং তার মাধ্যমে কাজী তার নিজের পাওয়ারে বিচ্ছিন্ন করে দিবে। তাহলে মহিলাদের কিন্তু সুযোগ রাখা আছে। এরপরে তিন নম্বর আর একটা সুযোগ আছে, সেটাকে খোলা বলা হয়, খোলা। এটা হচ্ছে স্বামীর সঙ্গে সমঝোতা করবে, তাকে বলবে যে তোমাকে আমি এই জিনিসগুলো দান করব, হয়তো মোহরানা ছেড়ে দিব বা 10,000 টাকা দিব, তুমি আমাকে ছেড়ে দাও। এরকম ভাবে সমঝোতার মাধ্যমে স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়া, এই সুযোগটাও আসে। এইরকম ভাবে তিনটে অপশন খোলা আছে মেয়ে লোকের জন্য। মেয়ে লোক যদি স্বামীর সঙ্গে মিশতে না পারে তাহলে আলাদা হতে পারে। তাহলে বুঝা গেল ইসলাম এক্ষেত্রেও মেয়ে লোকের জন্য যে সুন্দর বিধানটা দিয়েছে, এটা মেয়ে লোকের কল্যাণ চিন্তা করে, মেয়ে লোকের সুবিধা চিন্তা করে। কারণ মেয়ে লোক যদি নিজে তালাক দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে ওই দেখা যায় যে খোলা করতে গেলে মোহর ছাড়তে হবে, তারপরে যদি মেয়ে লোক নিজে তালাক দেয় খোরপোশ সেখানে পাবে না, এরকম ভাবে ঝামেলায় পড়ে যাবে মহিলা। মহিলার সুন্দর জীবন চিন্তা করে, মহিলার সুবিধা চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন। সুতরাং বুঝতে হবে, আল্লাহর বিধানকে বুঝতে হবে, আল্লাহর বিধানকে জানতে হবে, কোন নেতা কি বলল আর কোন ব্যক্তি কি বলল এটা দেখার বিষয় না। জায়গাটা আসলে আগের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত একটা পাদুটিকা। এবারে আমরা আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে ফতোয়া। ফতোয়া নিয়ে আমরা আলোচনা করার কথা বলেছিলাম আজকে, এটাও একটা বর্তমান সময়ের আলোচিত বিষয় এবং এটা জানারও প্রয়োজন। আজকে আমাদের জাতি মুসলিমদের এই বিষয়গুলো সম্পর্কে জানে না, ফতোয়া কি জিনিস, মুফতি কাকে বলে, এরকম ফতোয়া দেওয়ার যে চায় তাকে কি বলে, আমরা সে বিষয়গুলো এক এক করে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে ফতোয়া কি জিনিস, ফতোয়া সম্পর্কে ফতোয়ার বিভিন্ন কিতাবগুলোতে ফতোয়ার সংজ্ঞা দিয়েছেন। ফতোয়া হচ্ছে, ফতোয়া শব্দের অর্থ, ফতোয়ার কিতাবে লেখেন, আল ফতোয়া হিয়া মা ইউজিবু বিহিল মুফতি আল মুস্তাফতিয়া أو هي الحكم الشرعي في المسألة وأحيانا تستخدم الفتوى والإفتاء بمعنى واحد ولكن على التحقيق معناهما كما سبق فتوى رطول لسان العرب عربي بحشار جي گرتو برنو ايوان پرشد دو بدان شکن لکھے جي فتوى شبد رطول برنونا بیکھا پرشن رتار জানানো, বিধান বর্ণনা করা, বিধানগত জটিল বিষয়ের ব্যাখ্যা প্রদান করা। এমনি ভাবে আল মানার নামক আর একটা অভিধানে লিখেছেন, ধর্মীয় বিষয়ে সিদ্ধান্তকে ফতোয়া বলা হয়। এরকম ভাবে আল মিসবাহ এবং লুগাতে কিশোয়ারি এতে লিখেছেন, ফতোয়া মানে হচ্ছে সিদ্ধান্ত, সমস্যার সমাধান, শরিয়াতের বিষয়ে মুসলিম বিশেষজ্ঞের রায়। এমনি ভাবে আল কামুসুল জাদিদ আর একটা অভিধানের কিতাব এখানে লিখেছেন, ফতোয়া হচ্ছে আইনগত মতামত, শরিয়াতের বিধান, ব্যবহারিক সিদ্ধান্ত। এমনি ভাবে মোজামুল ওয়াসিত এবং কামুসুল কোরআন নামক লুগাতের কিতাবে ডিকশনারিতে বলা হয়েছে যে ফাতোয়া মানে হচ্ছে মতামত, আইনের বা শরিয়াতের জটিল বিষয় মীমাংসা করা। এমনি ভাবে গিয়াসুল লুগাত, মুনতাখাব এবং কাশফুল লুগাত এসব কিতাবে লিখেছেন শরিয়াতের বিধানকে বলা হয় ফাতোয়া। এমনি ভাবে আল মুনজিদ, আল মিসবাহ, কামুসুল জাদিদ নামক কিতাবে লিখেছেন শরিয়াতের বিষয়ে বিশেষজ্ঞের ব্যাখ্যা হচ্ছে ফাতোয়া। ফিরুজুল লুগাত আরেকটা ডিকশনারি কিতাব, এখানে লিখেছেন শরিয়াতের বিধান, মুফতির সিদ্ধান্তকে বলা হয় ফাতোয়া। এমনি ভাবে আল কোরআনের অভিধান নামক কিতাবে লিখেছে ফাতোয়া মানে হলো বলা, পরামর্শ দেওয়া। এক কথায় কোন বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে সমাধানমূলক মতামত দেওয়ার নামই হলো ফাতোয়া। সুতরাং ফাতোয়া হলো মতামত, অভিমত এবং বিজ্ঞজনের মত, বিশেষজ্ঞজনের মত, বিধান বা ব্যবস্থা, সিদ্ধান্ত, নির্দেশ, ফয়সালা, হুকুম, ব্যাখ্যা বিশ্লেষণ, আইনগত ব্যাখ্যা, ধর্মীয় নির্দেশ, এইসব বিষয়গুলো ফতোয়ার অর্থ। এটা আপনারা দেখতে চলে বিস্তারিতভাবে ইসলামী বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশন থেকে করেছে, সেখানে বিস্তারিত আছে। ফাতোয়া এক কথায় আমরা বললাম তাহলে ইসলামের পারিবারিক জীবনের, ব্যক্তি জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের সব বিষয়ে মুফতির কাছে যে মাসআলা জিজ্ঞেস করা হয়, সমস্যা জিজ্ঞেস করা হয়, এর সমাধান যে মুফতি দেয় এটার নাম হলো ফতোয়া। তাহলে ফতোয়া হলো শরিয়াতের বিধান বর্ণনা করা। এবারে এই বিধান যিনি বয়ান করেন তাকে বলে মুফতি। আল মুফতি হুয়াল ফাকীহুল মাসউলু আল মুখবির আনিল হুকমি শারঈ। মুফতি বলা হয় ওই আলেমকে, ওই ফকিহকে, ইসলামী আইন বিশেষজ্ঞকে যিনি তার কাছে শরিয়া সম্পর্কে মাসআলা জিজ্ঞেস করলেতে উত্তর দেন, এরকম যোগ্য ব্যক্তির নাম হচ্ছে মুফতি। আর যে ফতোয়া চায় তাকে বলা হয় মুস্তাফতি। আল সাইল আল্লাযী ইয়াসআলুল মুফতি আমিয়ান কান আল মুস্তাফতি আও ফকীহান। যে ব্যক্তি কোন মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করে এই ব্যক্তির নাম হচ্ছে মুস্তাফতি। চাই জিজ্ঞাসাকারী নিজে আলেম হোক অথবা সাধারণ অজ্ঞ লোক হোক, মূর্খ হোক, তাকে বলা হয় মুস্তাফতি। আর এই ফতোয়া দেওয়ার নাম হলো ইফতা। আমাদের দেশে দেখবেন দারুল ইফতা মানে ফতোয়া দেওয়ার জায়গা, দারুল ইফতা ফতোয়া দেওয়া। এমনি ভাবে মুফতি, মুহাদ্দিস, ফকিহ, আলেম এগুলো কতগুলো পরিভাষা। মুফতি বলা হলো ইসলামের ফতোয়া বিষয়ে, শরিয়া বিষয়ে যিনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন তাকে বলা হয় মুফতি। আলেম বলা হয় যে সাধারণ ইসলামের জ্ঞান রাখে, তার মুফতি হওয়া কোনো জরুরি না। মুফতি হওয়ার পরে, আলেম হওয়ার পরে বিশেষভাবে ইসলামের শরিয়া বিষয়ে, আইন বিষয়ে যিনি স্পেশাল পড়াশোনা করেন একে বলা হয় মুফতি। আর আলেম হলো সাধারণ। এরপরে আমাদের দেশে আর একটা আছে মাওলানা, এটাও বলে রাখা ভালো। মাওলানা এটা কোনো শরিয়াতের পরিভাষা না। মাওলা শব্দটা বিভিন্ন অর্থে আসে। মাওলা মানে মালিক, মাওলা মানে সাথী সঙ্গী, মাওলা মানে বন্ধু। এজন্য এখন আরবরা বলে মাওলাল গুলাম, গোলামের মালিক, মালিক অর্থে আসে, গোলামের মালিককে মাওলা বলে। এরকম ভাবে মাওলাল মাল, মালের মালিক। এরকম ভাবে ওলি, মাওলা থেকে ওলি, বন্ধু, এসব অর্থে আসে। কিন্তু মাওলানা কোরআন হাদিসে যেটা আছে আল্লাহর জন্য প্রয়োগ করা হয়েছে। কোরআনে বলা আছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলা। আমাদের মাওলা কে? কোরআনে বহু আয়াত আছে ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। যে এটা এজন্য যে মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নাই। এরকম ভাবে কোরআনে বলা আছে ফানিমাল মাওলা, আল্লাহ সম্পর্কে বলেছেন আল্লাহ কতই না সুন্দর মাওলা। এজন্য আমি এটা মনে করি যে কোন আলেমের নামে মাওলানা বলা যদি আমি হারাম বলছি না, কিন্তু এটা বর্জন করা উচিত। কারণ যেহেতু কোরআনে স্পষ্টভাবে মাওলানা বলা হয়েছে কাকে? আল্লাহকে। এই জন্য আমি আমার নামের সঙ্গে কোনো মাওলানা লিখি না। এতে অনেকে মনে করি বোধহয় মাওলানা পাশ করেন নাই। আমাদের দেশে মাওলানা বলা হয় যারা দাওরা পাশ করে, কওমি লাইনে অথবা টাইটেল পাশ করে। আমি দাওরা একবার না দুইবার পড়ছি, কয়বার কাজী মাওলানা একবার না ডবল মাওলানা, এবং মাওলানা প্রত্যেকবারে জামিয়া রহমানিয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর দেওবন থেকে ডবল দাওরা করেছি ডবল মাওলানা, তার মানে ওখানে ফার্স্ট ক্লাস। তাহলে বুঝা গেল যে মাওলানা এরপরে লেখি না কি জন্য, আমার কাছে এটার মধ্যে শিরিকের গন্ধ আসে। কি আসে? আমি শিরিক বলি নাই, কি বলছি? শিরিকের গন্ধ আসে। কারণ মাওলানা কার নাম? আমার দেশে যারা মিলাদ পড়ে তারাও দেখবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ বলে না। আপনি হাদিস তালাশ করেন, পুরো হাদিসে আল্লাহর নবী যত দুরুদ শিখাইছেন কোন দুরুদের মধ্যে মাওলানা শব্দ আছে? মাওলানা মুহাম্মদ নাই কোথাও। এখন এই যে সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের নামের সাথে কোথাও মাওলানা লিখেছেন, মাওলানা বলেছেন? কোন জায়গায় সাহাবীদেরকে শিখিয়েছেন? কোন জায়গায় শিখান নাই। অনেকের মাথায় এখন ভূত চাপছে যে কি বলে এটা। আপনি তাহাকিক শুরু করেন, আমি তো বাধ্য করছি না। আজকে আপনি শুনলেন যে আল্লাহর নবীর সঙ্গে কোথাও হাদিসে মাওলানা শব্দ নাই, আপনি নতুন শুনলেন, ভালো কথা, তাহাকিক করেন। যদি আপনি খুঁজে পান আমাকে বলবেন, আমি তওবা করব। আর যদি খুঁজে না পান আপনি তওবা করেন, কারণ মাওলানা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজের জন্য। কার জন্য? যদিও তাবিল করে জায়েজ করা, আমি এই জন্য শিরিকের গন্ধ বলেছি, শিরিক মুশরিক বলি নাই। যারা লেখে এদেরকে আমি মুশরিক বলি নাই, কিন্তু আপনারা আবার অতিরঞ্জিত মুশরিক বলবেন না, মুশরিক বলা হচ্ছে না। কিন্তু আমি বলেছি শিরিকের গন্ধ আসে, ঘ্রাণ আসে। কি আসে? কারণ যেখানে আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন মাওলানা, কি বলেছেন? মাওলানা। আমার ভাইয়েরা মাওলানা বলে কাকে আমার দেশে? এখন টাইটেল পাস, আলিয়া লাইনে টাইটেল পাস করলে মাওলানা, কামেল পাস করলে, আর কওমি মাদ্রাসায় দাওরা পাস করলে কি হয়ে যায়? মাওলানা। এই যে মাওলানা একটা টাইটেল, একটা ডিগ্রির নাম, এটা ব্যবহার করছে। তো তারপরও আমি এটাকে শিরিক বলি নাই, যাই এটাকে পরিভাষা হয়ে গেছে এখন। এরকম ভাবে মাওলানা, মুফতি, কাজী, কাজী কাকে বলে? কাজী বলা হয় যে ব্যক্তি ফাহুয়াল ইখবার আনিল হুকমে শরীয়ী আলা সাবিলিল ইলজাম। মুফতি সাহেবের কাজ হচ্ছে শরিয়াতের মাসলা বয়ান করে দেওয়া, সমস্যার সমাধান বয়ান করে দেওয়া, কিন্তু এটা মানা বাধ্য না। আর একটা হচ্ছে শরিয়াতের পরিভাষা কাজী, কাজী বলা হয় যে বিচারক, তার মানে ইসলামী শরিয়াতের পক্ষ থেকে, ইসলামী হুকুমতের পক্ষ থেকে যাকে বিচার কার্যের জন্য নিযুক্ত করা হয়েছে তার নাম কি? কাজী মানে ওই বিয়ে পড়ায় তার নাম কাজী না শরিয়াতে। এটা তো ইংরেজরা সর্বনাশ করেছে যে কাজী মানে এখন কাকে বলে? যে বিয়ে পড়ায়। কাজী হচ্ছে ইসলামের একটা পরিভাষা। কাজী মানে হচ্ছে ইসলামী হুকুমতের পক্ষ থেকে যাকে বিচার কার্যের জন্য দায়িত্ব দিয়ে বসানো হয়েছে তার নাম কি? কাজী। আর মুফতির মধ্যে পার্থক্য হলো এই, মুফতি যে ফতোয়া দেয় এটা যাকে ফতোয়া দেওয়া হলো মুস্তাফতি, সে মানতেও পারে নাও মানতে পারে, বাধ্যতামূলক বাধ্য করার ক্ষমতা মুফতির নেই। পক্ষান্তরে কাজী যে ফয়সালা দিবে এটাকে বলা হয় ফয়সালা, কাজীর রায়টাকে বলা হয় ফয়সালা, রায় বিচারের রায়, এটা যাকে দেওয়া হলো সে মানতে বাধ্য, সে মানতে কি? তাহলে দুইজনেই কিন্তু শরিয়ার সমস্যার সমাধান বয়ান করবে, মুফতি সাহেব কাজী সাহেব। মুফতি সাহেবেরটা মানা বাধ্য না, বলে দিল শরিয়াতের এই বিধান, তুমি মানলে মানো না মানলে না মানো, মুফতির বাধ্য করার কোনো ক্ষমতা নাই। আর কাজী শরিয়াতের বিধান বয়ান করে, তার বিধানকে মানা বাধ্যতামূলক, না মানলে সে পুলিশ ধরে দিবে, পুলিশে ধরে নিয়ে যাবে কাজীর রায় না মানলে। ওই যে আমার দেশে আছে না আদালত অবমাননা করে, এটা না মানলে এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তে হবে। এবারে আসুন আমরা এই ফতোয়া সম্পর্কে আরো কিছু আলোচনা করার পূর্বে কোরআনের কত জায়গায় এটা আছে। কোরআনুল করিমের 9টা আয়াতে 11 বার এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কয়বার? 11 বার। আসুন এক এক করে আমরা দেখি। কোরআনুল করিমে সূরা নিসার 127 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইস্তাফতুনাকা ফিন নিসা, হে নবী আপনার কাছে লোকেরা মেয়ে লোকদের সম্পর্কে ফতোয়া চাচ্ছে। ইস্তাফতুনাকা ইস্তিফতা ফতোয়া, এ ফতোয়া থেকে ইস্তাফতুনাকা ফতোয়া চাবে তারা আপনার কাছে, ফিন নিসা মেয়ে লোকদের সম্পর্কে, কুলিল্লাহু ইফতিকুম ফীহিন্না, আপনি বলুন আল্লাহ তাআলা তাদের বিষয়ে তোমাদের ফতোয়া দিচ্ছেন, সমাধান দিচ্ছেন। ফতোয়া মানে কি? সমাধান দিচ্ছেন, ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়া পাওয়া গেল। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা নিসার 76 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াসতাফতুনাক, হে নবী আপনার কাছে লোকেরা ফতোয়া চাবে, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আপনি বলুন আল্লাহ তাআলা তোমাদেরকে কালালা সম্পর্কে ফতোয়া দিচ্ছেন। এগুলো বিস্তারিত আপনারা দেখে নেবেন কোরআন থেকে, কারণ এখন ওই সব এক একটা ব্যাখ্যা দিলে আমার ওই একটাই চলে যাবে সব। আমি একটা মৌলিক বিষয় আলোচনা করছি, ফতোয়া কি জিনিস, ফতোয়া সম্পর্কে এখন কোরআনে কত জায়গায় আছে সেগুলো দেখাচ্ছি। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরায়ে ইউসুফের 41 নম্বর আল্লাহ বলছেন, কদিয়াল আমরুল্লাযী ফীহি তাসতাফতিয়ান, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বসে ওই যে দুইজন জেলের বন্দীরা একটা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেছিল, ব্যাখ্যা দেওয়ার পরে তারা বলল আমরা আসলে এই সমস্ত স্বপ্ন দেখি নাই, আপনাকে এমনি পরীক্ষা করলাম। ইউসুফ আলাইহিস সালামের বলে দিলেন, সেটা আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, কদিয়াল আমরুল্লাযী ফীহি তাসতাফতিয়ান, তোমরা দুজনে যে বিষয়ে আমাকে ফতোয়া চেয়েছো, ইস্তেফতা করেছো, সমাধান চেয়েছো, সেই ব্যাপারে তোমাদের ফয়সালা হয়ে গেছে। মানে আমি তোমাদের যে ফয়সালা শুনালাম আল্লাহর পক্ষ থেকে সেই ফয়সালা অবধারিত, তোমাদের সেই ফয়সালাই হবে। ওই যে বলেছিলেন একজনের চাকরি বহাল হবে আর একজন তাকে ফাঁসি দেওয়া হবে, সেটা সম্পর্কে বললেন। এমনিভাবে সূরা ইউসুফের 46 নম্বরাতে আছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতেনা, হে ইউসুফ, হে সত্যবাদী, তুমি আমাদের ফতোয়া দান করো, আমাদের এই সমস্যার সমাধান দাও, ফতোয়া দাও। এখানে ফতোয়া পাওয়া গেল। সূরা কাহাফের 22 নম্বর আল্লাহ বলছেন, মা ইয়ালামুহুম ইল্লা কালিলুন ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাসতাফতি ফিহিম মিনহুম আহাদা। আমাদের নবীজিকে আসহাবুল কাহাফ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী উত্তর দিলেন, উত্তর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে উত্তর জানিয়ে দেওয়ার পরে বলা হলো, ওয়ালা তাসতাফতি ফিহিম মিনহুম আহাদা, আপনি আসহাবে কাহাবদের সম্পর্কে ওদের কাউকে ইস্তেফতা করবেন না, ফতোয়া চাবেন না, জিজ্ঞাসা করবেন না। এখানে ফতোয়া পাওয়া গেল। এমনি ভাবে সূরা নামলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, قالت يا ايها الملأ افتوني في امري ما كنت قاطعه امرا حتى تشهدون। সূরা নামল, ওই যে সাবার রানী, মুলকে সাবার রানীর কাছে সুলাইমান যখন চিঠি পাঠাইলেন তখন সে তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো, তখন তাদের সামনে বক্তব্য দিল, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি, ও আমার মন্ত্রীবর্গ তোমরা আমাকে ফতোয়া দাও, আফতুনি ফতোয়া দাও, আমার এই সমস্যার সমাধান দাও। ফি আমরি মা কুন্তু কাতিয়াতান আমরান, আমি তো কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না, হাত্তা তাশহাদুন, তোমাদের পরামর্শ নেওয়া ছাড়া আমি কোনো বিষয়ে চূড়ান্ত ফয়সালা করি না, তোমরা আমাকে ফতোয়া দাও, পরামর্শ দাও। এখানে ফতোয়া পাওয়া গেল। এমনিভাবে সূরায় সফাত, এই সূরার 11 নম্বর আল্লাহ বলছেন, ফাস্তাফতিহিম আহুম আসাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব। আপনি উহাদিগকে জিজ্ঞাসা করুন, ফাস্তাফতিহিম, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই কি আমাদের সৃষ্টির মধ্যে সবচেয়ে কঠোর সৃষ্টি, কঠিন সৃষ্টি, না অন্যরা, আমি তাদের সৃষ্টি করেছি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আছে। এখানেও আছে ফতোয়া, আপনাকে আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, ফতোয়া চান ওদের কাছে। এমনি ভাবে সূরা সফাতের 149 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাফতিহিম, আপনি ওদের কাছে ফতোয়া চান, ওদেরকে জিজ্ঞাসা করুন, আলি রব্বিকাল বানাতু ওয়ালাহুমুল বানুন, যে আল্লাহর জন্য মেয়েগুলো দিলে আল্লাহর ভাগে আর তারা ছেলেগুলো নিয়ে গেল। এটা ওই কুফফাদের দেখবেন যত মূর্তি, এই মেয়ে লোক মূর্তিগুলো আল্লাহর জন্য বানাই রাখছে, তো এটা কুফফাররা করত। তো আল্লাহ তাআলা বলছেন ওদেরকে ফতোয়া চান, ফাস্তাফতিহিম, আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, আলি রব্বিকাল বানাতু ওয়ালাহুমুল বানুন, তাদের ভাগে ছেলেগুলো আর আল্লাহর ভাগে মেয়েগুলো। তো এখানেও ফতোয়া আসলো। আমরা দেখলাম কোরআনুল কারীমের এই 9টা সূরায় 11 জায়গায় ফতোয়ার আলোচনা হয়েছে। সুতরাং ফতোয়া আল্লাহ তাআলা দিচ্ছেন। এক নাম্বার মুফতি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, দুই নাম্বার মুফতি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন নাম্বার মুক্তি হলেন সাহাবা ইকরাম। কারা? এরপরে সাহাবা ইকরামদের পরবর্তীতে ওলামা ইকরাম ফতুয়া দিচ্ছেন। সুতরাং ফতুয়া এটা কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, আল্লাহর নবী ফতোয়া দিয়েছেন, সাহাবা ইকরাম ফতোয়া দিয়েছেন। সুতরাং যদি কোনো ব্যক্তি ফতোয়া বন্ধ করতে চায়, কিয়ামত পর্যন্ত ফতোয়া বন্ধ হবে না, বরং যারা বন্ধ করতে চাবে তারা ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে ফতোয়া বন্ধ করা যাবে না। পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কাইলে পাহাড় ভাঙে না মাথা ভাঙে? এই জন্য হ্যাঁ, তবে বুঝতে হবে ফতোয়া। আমি এতক্ষণ আলোচনা ফতোয়া কাকে বলে, এবারে আসুন ফতোয়া সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ফতোয়া দেওয়ার বিধান কি? ফতোয়া যদি চাওয়া হয় তাহলে মুফতি দিতে বাধ্য কিনা? ফতোয়ার কয়েকটা স্তর আছে। প্রথম বিষয় হচ্ছে, ফতোয়া যদি কোনো মুফতিকে চাওয়া হয় এবং তার জানা থাকে তাহলে ফতোয়া দেওয়া এটা ফরজ হয়ে যায়। কারণ লিআন্নাল ইফতা ইখবারুন আন হুকমি শারঈ ওয়া হাযাল ইখবারু ওয়াজিবুন। কেননা ফতোয়া হচ্ছে, ফতোয়া দেওয়া হচ্ছে শরিয়াতের হুকুম বয়ান করা, আগে আলোচনা করা হলো, আর শরিয়াতের হুকুম বয়ান করা মুফতির জন্য, আলেমের জন্য ওয়াজিব যদি জানা থাকে। এ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যারা ফতোয়া না দিবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন। কোরআনুল কারিমের সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মীসাকান নাবিয়্জিনা মীসাকাল্লাযিনা উতুল কিতাবা লাতুবাইয়িনান্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মীসাকাল্লাযিনা উতুল কিতাব, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের থেকে যাদের কিতাব দান করা হয়েছে, ইলম দান করা হয়েছে, তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিলেন? লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনাহু, তোমরা অবশ্যই মানুষের কাছে তাদের সমস্যার সমাধানগুলো বয়ান করবে, সত্যকে বর্ণনা করবে। ওয়ালা তাকতুমুনাহু, খবরদার তোমরা গোপন করতে পারবে না। এখানে বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবার আগেই রুহু জগতে অনেকগুলো অঙ্গীকার নিয়েছেন, সমষ্টিগতভাবে, আলাদাভাবে। সমষ্টিগতভাবে নিয়েছেন মহাসম্মেলন, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রায়ে রবের পরিচয় দিয়ে তারপরে আবার প্রশ্ন করেছেন, আল্লাস্তু বিরব্বিকুম, বলো আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষ তখন এক বাক্যে বলে উঠল, কালু বালা শাহিদনা, অবশ্যই। কালু বালা, সকলে বলল হ্যাঁ অবশ্যই, আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। এই ছিল এক নম্বর সম্মেলন। দুই নম্বর সম্মেলন ছিল শুধুমাত্র নবীদেরকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরাকাতে স্পষ্ট করে বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মীসাকান নাবিয়্জিনা, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে একত্র করে তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদের কিতাব দিব, হিকমা দিব, কিন্তু এরপরে তোমাদের কাছে আরেকজন রাসূল আসবে, সেই রসুল যখন আসবে তখন তোমাদের দায়িত্ব হবে সেই নবীর প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। সব নবীরা মেনে নিলেন। এই ছিল দুই নম্বর মহাসম্মেলন। তিন নম্বর মহাসম্মেলন, আলেমদেরকে নিয়ে এই উম্মতের মধ্যে যারা ওলামা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওলামা ইকরামদেরকে একত্র করে এই আয়াত বলছে। আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার আদায় করলেন, ওয়াইদ আখাযাল্লাহু, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আখাযা, আল্লাহ তাআলা তাদেরকে আদায় করেছেন, গ্রহণ করেছেন, মীসাকা, পাক্কা ওয়াদা নিয়েছেন। আল্লাযীনা উতুল কিতাবা, যারা আহলে কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসে, তোমরা অবশ্যই মানুষের কাছে হক এবং সত্য দিন তোমরা প্রকাশ করবে। ওয়ালা তাকতুমুনাহু, খবরদার তোমরা গোপন করতে পারবে না। সূরা নিসা, সূরা আলে ইমরান 187 নম্বর আয়াত। বোঝা গেল ফতোয়া দেওয়া জায়েজ না ওয়াজিব? খালি জায়েজ না, বরং কি ওয়াজিব, ফরজ, গোপন করা যাবে না, সত্যকে স্পষ্ট করতে হবে। সুতরাং যদি কোন শরী বিষয় হয়, আকিদার বিষয় হয়, আমলের বিষয় হয়, উম্মতকে গোমরা করে, সেই ক্ষেত্রে সত্য স্পষ্ট করে দেওয়া আলেমদের জন্য ওয়াজিব। আলেমদের জন্য কি ওয়াজিব? কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 159 এবং 7 নম্বর, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যে লোকেরা ইয়াকতুমুনা আমি তাদের প্রতি যে স্পষ্ট বিধান দিয়েছি, বাইয়িনাত দিয়েছি, অল হুদা এবং হেদায়েত দিয়েছি, এটাকে যারা গোপন করে, ইয়াকতুমুনা যারা গোপন করে, প্রকাশ করে না, প্রকাশ করলে তার ইমামতি চলে যাবে, প্রকাশ করলে তার মুরিদ কমে যাবে, প্রকাশ করলে মাজারের টাকা কমে যাবে, প্রকাশ করলে দাওয়াত মিরাত বন্ধ হবে, প্রকাশ করলে খতম করা বন্ধ হবে, এরকম যারা আল্লাহর বিধান তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও গোপন করে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যাদের কাছে হেদায়েত এবং হেদায়েত এবং বাইয়িনাত দেওয়ার পরে, স্পষ্ট বিধান আসার পরে, সুস্পষ্ট দিন আসার পরে তারা এটাকে গোপন করে, মিনবাদে মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে তাদেরকে সুস্পষ্ট বয়ান করে দেওয়ার পরেও তারা গোপন করে। আল্লাহ বলছেন উলাইকা ইয়ালানহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের উপর লানত করেন, ওয়ায়ালানহুমুল লাইনুন, শুধু আল্লাহ লানত করেন তা না, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আরো যত মাখলুক আছে তারাও তার প্রতি লানত করতে থাকে। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তবে যারা এটা জানার পরে তওবা করলো, নিজেকে সংশোধন করে নিল, অবাইয়ানু, এরপরে হক কথা বয়ান করে, সহি মাসলা বয়ান করে, গোপন করে না, কাউকে ভয় করে না, আল্লাহ বলছেন ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদের তওবা কবুল করব, ওয়া আনা আত-তাওয়াবুর রহিম, সূরা বাকারা 159 এবং 60 নম্বর আয়াত। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু, যেই ব্যক্তিকে কোন এলেম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তার এটা জানা আছে, জেনেও সে গোপন করলো, ফাকাতামাহু উলজিমা ইয়াওমাল কিয়ামাতে বিলজামিন মিন্নার, কিয়ামতের দিবসে তাকে জাহান্নামের লাগাম পরিধান করিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের লাগাম তার গলায় পরিয়ে দেওয়া হবে। রাওয়াহু আবু দাউদ তিরমিজি, আবু দাউদ তিরমিজি হাদিস। এমনি ভাবে আরো অনেক দলিল আছে, সুতরাং বোঝা গেল যে মুফতির জন্য ফতোয়া দেওয়া ওয়াজিব যদি তার জানা থাকে। এমনি ভাবে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে এই ফতোয়া দেওয়াটা ওয়াজিব, এটা ওয়াজিব আল কিফায়া, সবাইকে মুফতি হওয়া জরুরি না, কোরআনুল কারিমে এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ফাল ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান, মানে সমস্ত মুমিনদের মুফতি হওয়ার জন্য বের হতে এমনটা নয়, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, আল্লাহ তাআলা বলছেন কেন বের হচ্ছে না প্রত্যেকটা ফিরকা থেকে, দল থেকে, গোত্র থেকে এক একটা ছোট্ট দল, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যাতে তারা দ্বীনের ফিকহ অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এরপরে তারা শিক্ষা অর্জন করে আবার তার কওমের কাছে এসে তাদেরকে তারা সাবধান করবে, সতর্ক করবে, লাআল্লাহুম ইয়াহযারুন, তা যাতে করে তারাও ফিরে আসতে পারে, তারাও আল্লাহকে ভয় করতে পারে। সূরা তওবা 122 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা গেল সবার জন্য মুফতি হওয়া জরুরি না, তবে যতটুকু জানলে পরে ইসলামের ফরজ বিধানগুলো জানা যাবে, মৌলিক মাসাইলগুলো জানা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থ এটাই, একজন ব্যবসায়ী তার ব্যবসা সংক্রান্ত এলেম অর্জন করা ফরজ। এরকম একজন কি আছে চাকরিজীবী, তার চাকরি যে সম্পর্কীয়, এই সম্পর্কে এলেম অর্জন করা জরুরি, বাকি সবাইকে মুফতি হওয়া জরুরি না, মুফতিটা হলো ওয়াজিব আল কিফায়া, প্রত্যেক এলাকায় একজন মুফতি থাকতে হবে, যদি মুফতি না থাকে তাহলে মুফতি বানাইতে হইবে, এটা ফরজ। এই জন্য আল ইহকাম নামক কিতাবের জিলদে 5 নম্বর খণ্ড 118 নম্বর পৃষ্ঠা লেখছেন, ওয়া কুল্লু মান কানা মিন্না ফি বাদিয়াতিন লা ইয়াজিদু ফিহা মিন ইয়াআল্লিমু শারা দীনিহি, যারা বিভিন্ন অঞ্চলে বা বসবাস করে, গ্রামে বসবাস করে, যেখানে শরীয়তের বিধান বয়ান করার মতো মুফতি নাই, বা ফরযুন আলা জামিইহিম, তাদের সকলের জন্য ফরজ হয়ে যায়, মিন রজুলিন আও ইমরাতিন, পুরুষ হোক বা চাই নারী হোক, আইয়ার হালু ইলা মাকানিন ইয়াজিদুনা ফিহি ফাকিহান ইউআল্লিমুহুম দীনাহুম, তাদের ওইখান থেকে মুফতির কাছে আসতে হবে, দীন শিক্ষা গ্রহণ করতে হবে, এটা ফরজ তাদের জন্য। অথবা আমি ইউরাহিলু ইলা আনফুসিহিম ফাকিহান, অথবা তারা একজন ফকিকে নিয়ে আসবে এলাকায়, যে তাদেরকে দীন শিখাবে, ইউআল্লিমুহুম উমুরা দীনিহিম ওয়া ইন কানা আল ইমামু ইয়ালামু যালিকা, আর যদি মুসলিমদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জানেন যে অমুক এলাকায় কোনো আলেম নাই, মুফতি নাই, লোকেরা শরীয়তের মাসলা জিজ্ঞেস করতে পারে না, তাহলে সেই আমিরের জন্য, খেলাফতের জন্য রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব হলো তাদের ওখানে একজন ফকির পাঠিয়ে দেওয়া, মুফতি পাঠিয়ে দেওয়া, ফালি ওরাহিল ইলাইহিম ফাকিহান ইউআল্লিমুহুম, সুতরাং রাষ্ট্র ফতোয়া বন্ধ করবে না, বরং যেখানে মুফতি নাই সেখানে কি করবে, মুফতি পাঠাই দেবে, রাষ্ট্রের জন্য ফরজ এটা। যে এলাকায় ফতোয়া দেওয়ার মতো আলেম নাই, মুফতি নাই, ওই এলাকায় শাসকদের জন্য, মুসলিম খলিফাদের জন্য ফরজ হয়ে যায় ওখানে মুফতি পাঠিয়ে দেওয়া, এবং এই মুফতির থাকা খাওয়ার ব্যবস্থা করা, এই মুফতির বাসস্থানের ব্যবস্থা করা দায়িত্ব সরকারের, কার দায়িত্ব? এরকম ভাবে মুফতি। আর একটা বিষয় হচ্ছে মুফতিকে যোগ্যতা অর্জন করতে হবে। মুফতির জন্য কোন সময় ফতোয়া দেওয়া জায়েজ, আবার কোন সময় হারাম হয়ে যায়। ফতোয়া দেওয়া হারাম কোন সময়? কয়েক কারণে ফতোয়া দেওয়া হারাম হয়ে যায়। এক নাম্বার হলো যে নিজে ফতোয়া দেওয়ার যোগ্য না। আজকে বিষয়টা আমাদের বুঝতে হবে, ফতোয়া দেয় হাজি সাহেব, আরে বেটা মক্কায় গিয়ে হজ করে আসছে, এক মাস থেকে আসছে, এই বেটা জানে না কোরআন পড়তে, জানে না হাদিস পড়তে, হজ করে আসলো, জুব্বাটা কিনে আসলো, আর তুমি তার কাছে ফতোয়া চাওয়া শুরু করলো, সে ফতোয়া দিচ্ছে, এই মুফতির জন্য ফতোয়া দেওয়া হারাম। এরকম ভাবে মেম্বার চেয়ারম্যান, আমার দেশে বিষয়টা হচ্ছে এরকম, দেখবেন এমনি সামাজিক বিচারে আলেমদের কাছে যায় না, কিন্তু গ্রাম্য সালিশদের মধ্যে কিছু চরিত্র আছে। এই সালিশরা তিনটা ভাগে ভাগ হয়। এক হলো যারা সালিশদের কাছে বিচার চাইতে আসে, উভয় পক্ষ যদি এই গ্রাম্য সালিশদের পক্ষের লোক হয় তাহলে হয়তো বিচার করবেই না, অথবা বিচার করলে এমন বিচার করবে যেন উভয় পক্ষ কি থাকে, খুশি থাকে, এমন বিচার করবে। আর যদি উভয় পক্ষ বিচারকদের বিপক্ষের লোক হয় তাহলে বিচারটা খুব টাইট করে সেইখানে আলেমদের ফতোয়া নেয়, ফতোয়া নিয়ে তারপরে সেখানে দোররা মারো, এরে শাস্তি দাও, এই সবগুলো করে। আর যদি একজন পক্ষের একজন বিপক্ষের হয় তাহলে বিপক্ষের যে তাকে ঘায়েল করার জন্য, তাকে শায়েস্তা করার জন্য তখন দেখবেন কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এরকম দলিল পেশ করে। আমার দেশে দেখবেন এখন নেতা নেত্রীরা কোরআন পড়া শুরু করেছে, কিসের জন্য? তাদের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য। কাজেই ফতোয়া তারাও দেয়, এই যে কোরআনের মাসলা বয়ান করে, এটা ফতোয়া না? সেদিন বাণিজ্য মন্ত্রী বললেন সাংবাদিকদেরকে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে, তোমরা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করো না। এটা কোন আয়াত? আল্লাহর ফতোয়া, উনি ফতোয়া দিয়ে দিলেন, ফতোয়া তো উনিও দিলেন। তাহলে বোঝা গেল ফতোয়া সবাই দেয়, এজন্য ফতোয়া দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে, এদের ফতোয়া দেওয়া জায়েজ নাই। এজন্য খুব খেয়াল রাখতে হবে, ফতোয়া দেওয়ার কথা বলা হলো কিন্তু ফতোয়া দেওয়া হারাম আছে, যে ব্যক্তির যোগ্যতা নাই সে ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হারাম। ওয়ালা ইয়াহরুমুল ইফতা আলাল জাহিলি গায়রুল মুআহ্হালিল ইফতা, যেই ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না, অযোগ্য, তার শিক্ষা দীক্ষা নাই, এরকম ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হারাম। কোরআনুল করিমের সূরায়ে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন, তোমরা তোমাদের মুখে আসলো আর তোমাদের মুখে মিথ্যা কথা বলে দিলা, এটা হালাল এটা হারাম, লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, আল্লাহ হারাম করে নাই তুমি হারাম করে দিলা, আল্লাহ হালাল করেন না তুমি হালাল ঘোষণা করলা, এরকম মিথ্যা ফতোয়া দেওয়া জায়েজ নাই। এটা সিফাতুল মুফতি সাফা নাম্বার 6 কিরাবে লিখেছেন। এমনি ভাবে শাসক যদি জানতে পারে, ইসলামিক শাসন যদি থাকে, এইরকম ভাবে যে মেম্বাররা, চেয়ারম্যানরা অথবা হাদিস সাহেবরা ফতোয়া দিয়ে, এই ফতোয়াগুলো কার্যকর করার জন্য, হুদুদ কার্যকর করার জন্য নিয়ম আছে, সেখানে ইসলামী হুকুমত থাকতে হবে, এরপরে মুফতি থাকবে, কাজী থাকবে, কাজী বিচার রায় দিবে, কাজীর রায়ের উপর ভিত্তি করে ফতোয়া কার্যকর করা হবে। মুফতির ফতোয়া কার্যকর করা জরুরি না, কিন্তু বিচারকের ফতোয়া কি হবে? আমাদের দেশে সে বিচারক আছে, এই জন্য বলি আগে সংসদে দিন কায়েম করতে হবে, আদালতে দিন কায়েম করতে হবে, তারপরে গিয়ে ওই চোরের হাত কাটা যাবে, পাথর মারা যাবে, এগুলো কাজী বিচার করে সে নিজে এগুলো শুনাইবে জনসমক্ষে, এরপরে বিচার কার্যকর হবে। এইগুলো কিছু করা হলো না, এখন নিজের স্বার্থ আছে, বাস একজন হাজী সাহেবের ফতোয়া নিল, নাহলে একজন সাধারণ মক্তবের মুয়াজ্জিনের ফতোয়া নিল, এই বেটার ফতোয়া দেওয়ার অধিকার কি আছে? এদের জন্য ফতোয়া দেওয়া হারাম। এরকম ভাবে যদি ইসলামী হুকুমত থাকে, তাহলে যদি জানতে পারে এরকম কিছু আন্দাজে মুফতি তৈরি হয়েছে, ফতোয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে, মান আফতান নাসা ওয়ালা ইসাবে আহলিন লিল ফতোয়া, যে ব্যক্তি ফতোয়ার যোগ্য না অথচ সে ফতোয়া দিচ্ছে, ফাহুয়া আসিমুন আসিমুন, সে ব্যক্তি গুনাহগার এবং সে শরীয়তের অবাধ্য। ওমান আকাররাহ মিন বুলাতিল উমুর, আর একে যদি ইসলামী হুকুমত থাকে, সরকার থাকে, সেই সরকার যদি এরকম মুফতিদেরকে বহাল রাখে তাহলে সেই সরকারও গুনাহগার হবে। এই সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে বাধ্যতামূলক এই ফতোয়া বন্ধ করা, কাজে এখন ওই ফতোয়া বন্ধ করে বরং সরকারের উচিত ছিল প্রত্যেক এলাকায় যেখানে মুফতি নাই মুফতি নিয়োগ করে দেওয়া, যোগ্য মুফতিদেরকে সহযোগিতা করা। এজন্য ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহমাতুল্লাহ লিখেছেন, ওয়ায়ালযামু ওয়ালিউল আমরি মানুহুম কামা ফাআল বনু উমাইয়া, বরং এই জাতীয় মুফতি যারা তাদেরকে সরকারের দায়িত্ব হচ্ছে এদের ফতোয়া বন্ধ করে দেওয়া, ওয়া হাউলা বিমানজাতে মান ইয়াদুল্লুর রাকবা ওয়ালাইসা লাহু ইলমুন বিত্তারিক, কারণ এই মুফতিরা হচ্ছে এরকম যে নিজের রাস্তা চিনে না আর একজনকে রাস্তা দেখায়। এরকম আছে অনেক লোক, নিজের রাস্তা চিনে না সে আরেকজনকে রাস্তা চিনায়। অবে মানজালাতিল আমা আল্লাযী ইউরশিদুন নাস ইলাল কিবলা, এরকম অন্ধ যে নিজে কিবলা চিনে না আর একজন কিবলা দেখায় দেয় কিবলা এইদিকে। এরকম ভাবে বলা হয়েছে ওয়াইরাত অবে মানজালাতে মানলা মারিফাতাল হাবি তিব্বা হু ইয়াতুবুন নাস, যে লোক যে নিজে চিকিৎসা জানে না ডাক্তার জীবনেও পড়ে নাই সে লোকদের ডাক্তারি শুরু করেছে। এরকম বাল হুয়া আসওয়া হালাম মিন হাউলাই কুল্লিহিম, বরং এই ডাক্তার কোয়াব ডাক্তার এরকম যে রাস্তা চিনে না সে রাস্তা দেখায়, অন্ধ কিবলা দেখায়, এগুলোর চেয়েও এই আন্দাজে মুফতি বড় খতরনাক। কারণ ওই ওই যে ডাক্তার সে যখন ভুল চিকিৎসা করে একটা রোগী ক্ষতি করে, একটা রোগী মারা যায়, কিন্তু একজন মুফতি যে মুফতি ফতোয়ার যোগ্যতা রাখে না সে ফতোয়া দিয়ে একটা ইসলামকে ধ্বংস করে, একটা ইসলামের বদনাম করে। এই জন্য এদের ফতোয়া দেওয়ার অধিকার নেই, এদের জন্য ফতোয়া দেওয়া নাজায়েজ। এরকম ভাবে ফতোয়া দেওয়া হারাম বলেছিলাম যখন মুফতি যোগ্যতা সম্পন্ন ঠিকই কিন্তু বিশেষ কোনো বিষয় তার জানা নাই, তো যে বিষয়ে তার জানা নাই ওই বিষয়টাতেও তার ফতোয়া দেওয়া জায়েজ নাই। যদিও যোগ্য মুফতি কিন্তু সে একটা বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলো ওই বিষয়ে তার জানা নাই, না জেনে ফতোয়া দেওয়া তার জন্য হারাম। কোরআন স্পষ্ট বলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইর হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বি সুলতানা, আল্লাহ তাআলা একটা আয়াতে চারটা জিনিসকে হারাম করেছেন। এর চার নম্বর জিনিসটা হচ্ছে, ওয়াং তাকুল আলাল্লাহি মা লা তাআলামুন, আর তোমরা আল্লাহর উপরে এমন কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে এমন ফতোয়া দিবে যেটা তুমি জানো না। এরকম না জেনে ফতোয়া দেওয়া আল্লাহ তাআলা চারটা জিনিসকে হারাম করেছেন, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ হারাম। এরকম ভাবে কোরআন বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়াং তাকুল আলাল্লাহি মা লা তাআলামুন। আল্লাহ তাআলা এখানেও বলেছেন আরেক আয়াতে, এখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা তোমরা ফতোয়া দিচ্ছ আল্লাহর ব্যাপারে এমন কোনো ফতোয়া দিও না যে ফতোয়া আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহর ব্যাপারে এমন কথা বলো না যেটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান উফতিয়া বিগাইরে ইলমিন, যে ব্যক্তিকে এলমবিহীন ফতোয়া দেওয়া হলো আপনি জেনে শুনে বুঝে শুনে জিজ্ঞেস করলেন। এক তো হলো ফতোয়া জিজ্ঞেস করতেও আপনাকে যাচাই করতে হবে যে আমি কার কাছে জিজ্ঞেস করছি, সে আসলে ফতোয়া দেওয়ার যোগ্য কিনা। আপনি আপনার তাহকিক অনুযায়ী আলেমের কাছে জিজ্ঞেস করলেন, তারপরে যদি সে ভুল ফতোয়া দেয়, এখানে বলা আছে ফাইন্নামা ইসমুহু আলা মান আফতাহু, এক্ষেত্রে যে ফতোয়া দিয়েছে সে ব্যক্তি গুনাহগার হবে। এরপরে মুফতি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিশেষ পরিভাষা জানতে হবে, বিশেষ করে কোন পরিভাষার সাথে সম্পৃক্ত বিষয় থাকলে ওই এলাকার লোকদের পরিভাষা জানতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। এরকম ভাবে ফতোয়া দেওয়া কোন সময় মাকরুহ হয়, মাকরুহ কোন সময়, যখন মুফতি লাইসা লাহু ইয়ুফতি ফি কুল্লি হালাতিন তুগাইরু খুলুকাহু ওয়া তাশগুলু কলবাহু, যে সময় মুফতির মানসিক অবস্থা তার অন্তর অবস্থা ঠিক নাই, এ অবস্থা ফতোয়া দেওয়া মাকরুহ হবে, কারণ এ সময় সে সঠিক চিন্তা ভাবনা করতে পারবে না। যেমন মনে করি কাহালাতিল গদব, রাগের সময় আবিল জুয়ে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, এখন মুফতি ক্ষুধার কারণে কষ্ট পাচ্ছে, ফতোয়া দিলে ভুল হতে পারে। আবিল আতাশ, পিপাসায় কাতর হলে, আবিল হাজান, দুশ্চিন্তাগ্রস্ত হলে, আবিল ফারহা আল গালেব, অতি খুশির সময়, আবিল নোয়াস, তন্দ্রাচ্ছন্ন যখন হয়, ঘুম আসে, আবিল মালালা, যখন কোনো কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছে, আবিল মরজ অথবা রুগ্ন, আবিল হুরুল হারুল মাজাজ, প্রচন্ড গরম, আউল বারদিল মোলেম, প্রচন্ড ঠান্ডা, আর মুদাফাতুল আখবাসাইন অথবা পেশাব পায়খানার চাপ আছে তার উপরে, অহু আলম বিনাফসিহি, এখন সে বুঝে যে তার মানসিক অবস্থা ঠিক নাই, তার পায়খানার চাপে, পেশাব পায়খানার চাপে কি হয়ে গেছে, তার মাথার অবস্থা ঠিক নাই, এই অবস্থাগুলোতে ফতোয়া দেওয়া মাকরু। এমনি ভাবে ফতোয়া দেওয়া যদি এমন হয় যে ফতোয়াগুলো এখনো ঘটে নাই, বিষয়টা এখনো সামনে আসে নাই, এরকম বিষয় সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করে ফতোয়া দেওয়া লাগবে না। এরকম আরো বিষয় আছে, কোরআনে বলা আছে, ইয়া আইয়ুহান নাস লা তাসআলু আন মা লাম ইয়াকুন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন যে হে লোকেরা, তোমরা এমন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করো না যেটা এখনো ঘটে নাই, ঘটলে তারপরে মাসলা জিজ্ঞেস করো। হ্যাঁ, তবে কেউ যদি ঘটার সম্ভাবনা আছে এরকম মাসলা জিজ্ঞেস করে তো জিজ্ঞেস করার সুযোগ আছে। এইভাবে ফতোয়া কে দিতে পারবে কে দিতে পারবে না, কোন অবস্থা দেওয়া মাকরু, আরো কিছু বিষয় আছে ইনশাআল্লাহ আমরা বিষয়গুলো আরো একটু আলোচনা করবো আগামী জুমাতে আল্লাহ তৌফিক দান করেন। তো আজকে বিষয় ছিল ফতোয়া কি জিনিস, ফতোয়া যে দেয় তাকে কি বলে, যে চায় তাকে কি বলে, ফতোয়াকে কি বলে, ফতোয়া যে দেয় তাকে বলে মুফতি, যে চায় তাকে বলে মুস্তাফতি, ফতোয়া দেওয়ার নাম হলো ইফতা, এবং যেটা দেওয়া হলের নাম ফতোয়া। ফতোয়া মানে কি বলা হলো, যে ইসলামী শরিয়াতে সমাধান দেওয়ার নাম ফতোয়া। ফতোয়া এবং কাজী এক জিনিস নয়, ফতোয়া হলো মুফতির কাজ, যে সমস্যা সমাধান বলে দিল, মানা না মানা তার নিজের কাজ, মানতে বাধ্য করার ক্ষমতা তার নাই। আর কাজীর কাজ হতো শরিয়াতের বিধান বয়ান করে এটাকে কার্যকর করা, বাস্তবায়ন করা, বাধ্যতামূলক করা, এ হলো শরিয়াতের বিধান। এরপরে বলা হলো ফতোয়া কোন সময় দেওয়া হারাম, কোন সময় দেওয়া নাজায়েজ, কোন সময় ফরজ, কোন সময় মাকরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শরিয়াতের বিষয়গুলোকে বুঝার এবং বুঝে শুনে কোরআনের উপর আমল করার, সুন্নাহর আমল করার তৌফিক দান করুন, আমিন।